الله أكبر الله أكبر. نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. سورة البقرة দুটি আয়াত এখন আমি আপনাদের সামনে পাঠ করলাম। গত দর্শে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো গত দর্শে আলোচনা হয়েছিল হুদাল্লিল মুত্তাকিন সম্পর্কে, অর্থাৎ এ কোরআন তাদের জন্যই হিদায়ত যারা মুত্তাকিন, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে। আর এরপরে মুত্তাকিনদের কয়েকটি গুণ উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক যেভাবে বলেছেন, যারা গায়বের উপর ঈমান রাখে, সালাত কায়েম করে, আর আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করে, তারা ঈমান রাখে আল্লাহর কালামের উপর, এই কোরআনের উপর, এবং এই কোরআনের পূর্বে আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলির উপর। তারপরে আল্লাহ বলছেন এরাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত, আর এরাই হলো সফল কাম। তো গত দর্শে যারা সফল কাম মুমিন মুত্তাকিন তাদের ব্যাপারে আলোচনা হয়েছে। আর এ দুটি আয়াতে যারা কাফের, আল্লাহর বিধান মানে না, আল্লাহর কালাম মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আল্লাহর একত্ববাদ মানে না, আখরাতের দিনকে মানে না, ফেরেশতাদেরকে মানে না, আল্লাহ রাসূলদেরকে মানে না, আল্লাহর কিতাবসমূহকে মানে না, তকদির মানে না, যেভাবে আপনারা আলোচনা শুনেছেন, ইমানের ভিত্তি কয়টা শুনলেন? কয়টা? 6টা। বলবেন না, ইমানের ভিত্তি 6টি। এর উপর মারে না, এগুলির উপর বিশ্বাস রাখে না, এগুলি থেকে যদি কেউ কোনো একটিকে অস্বীকার করে সে হচ্ছে কাফের, কারণ ইমানের ভিত্তি হচ্ছে 6টি আর ইসলামের ভিত্তি 5টি। তো ইসলামের ভিত্তিসমূহ থেকে যদি কেউ একটাকে অস্বীকার করে সে হলো কি? কাফের। ভালো করে বুঝতে হবে। তো যারা কাফের তাদের কথা, যারা স্পষ্ট কাফের, প্রকাশ্যে কাফের, তাদেরকে চিনা দেয়। আর যাদের ভিতর ঠিক না, মুখ দিয়ে বলে আমি মুসলমান কিন্তু বাস্তবে কাফের, মুনা, ওদেরকে কি বলে? মুনাফিক। ওদেরকে চিনা মুশকিল। তো কাফের যেহেতু স্পষ্ট, তাই রব্বুল আলামিন খুব সংক্ষেপে এখানে কাফেরদের কথা উল্লেখ করেছেন মাত্র দুটি আয়াতে। আর মুনাফিকদের আলোচনা পরবর্তী দর্শকদের আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির বা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদের জন্য সমান যে তুমি তাদেরকে ভয় দেখাও কিংবা না দেখাও, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। আচ্ছা, এই আয়াতে আল্লাহ এরকম বললেন, যারা কাফের তাদেরকে তুমি ভয় দেখাও কিংবা না দেখাও, ওরা ঈমান আনবে না। তাই বোঝা গেল সব কাফের না, যারা নিশ্চিত কাফের, যাদের ব্যাপারে আল্লাহ পাক তাদের কর্মফল হিসাবে লিখে লিখেছেন যে ওরা ঈমান আনবে না তাদের ব্যাপারে। আর না হয় এই কোরআন পাঠ করে কত কাফের ইসলাম কবুল করেছে এবং করছে, ঠিক না? ঠিক। হেদায়াতের বাণী মানুষ পেয়ে কত কাফির, কত ইহুদি, ইহুদি সংঘের মধ্যে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা কম, নাসারা কত হাজার হাজার নাসারা এ যাবৎ এখনো ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। এই কোরআন পাঠ করে কত হিন্দু, কত বিধর্মী, কত নাস্তিক হেদায়াত পাচ্ছে, কারণ ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে শান্তি নেই। তাই ইসলাম হচ্ছে শান্তি। এবারে মানুষ শান্তি পাওয়ার জন্য খুঁজছে, শান্তি যখন কোথাও পায় না তখন ইসলাম কবুল করে, বলেন আলহামদুলিল্লাহ। আর যাদেরকে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন, তো অনেক মুসলিম এরকম পাবেন যারা মুসলিম থেকে নাস্তিক হচ্ছে, দেখতে পাচ্ছে না? কিন্তু অন্যদিকে কত কাফের অশান্তি, অশান্তির বেড়াজালে ঘুরছে, শান্তি পাচ্ছে না পাচ্ছে না, পরবর্তীতে ইসলামের সংবাদ পেয়ে ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলাম ধর্ম কবুল করছে, আলহামদুলিল্লাহ। তো বেশি স্পষ্ট এখানে আল্লাহ যে বললেন, নিশ্চয়ই যারা কাফের, যারা কুফরি করেছে তাদের জন্য সমান, তুমি তাদেরকে ভয় দেখাও কিংবা না দেখাও ওরা ইমান আনবে না। বলতে ওরা যাদের ব্যাপারে আল্লাহ পাক তাদের কর্মফল হিসেবে তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, তারা কখনো ইমান আনবে না তাদের ক্ষেত্রে। তাই পরের আয়াতে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, খতম খতম লাগে না, খতম লাগায় তো সিল লাগিয়ে দিয়েছেন, খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আর তাদের কর্ণকুহরে শ্রবণ শক্তিতে মোহর লাগিয়ে দিয়েছেন। এটা কিরকম? আল্লাহ পাক দিয়ে বলেছেন, ফালাম্মা যাগু আযাগ আল্লাহ কুলুবাহ, যখন তারা বিপদগামিতা অবলম্বন করল, বিপদগামী নিজে হলো, তখন আল্লাহ পাক তাদের অন্তরকে এরকম বিপদগামী করে দিয়েছেন। তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের ক্ষেত্রে যাদের ব্যাপারে আল্লাহ পাক জানে যে এরা হচ্ছে, এরা আর কখনো ইসলাম কবুল করবে না, এদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ। যেমন আবু জাহাল, আবু লাহাব, আমরা জানি প্রসিদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আবু লাহাব, কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়াত দেয়নি বা হেদায়াত দেননি, তা নিজের কর্মের কর্মফল হিসাবে, আল্লাহ হেফাজত করেন। আর আবু জাহাল তো আরো বড়। তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়া আলা সামইহিম, আর তাদের অন্তরে। এজন্যই তাদের কর্ণকুহরে শ্রবণ শক্তিতে আমাদের সকলের খেয়াল রাখা দরকার, মনে রাখবেন, ان الله لا ينظر الى صوركم ولا الى اجسادكم ولكن ينظر الى قلوبكم واعمالكم, الله তোমাদের আকৃতির দিকে তাকায় না, তোমাদের শারীরিক কাঠামোর দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমাদের মনের দিকে আর আমলের দিকে। দুটি জিনিস খেয়াল রাখা দরকার। ان الله لا ينظر الى صوركم ولا الى اجسادكم ولكن ينظر الى قلوبكم واعمالكم. আচ্ছা, আমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন উপজাতিতে বিভক্ত, আল্লাহ কেন করেছেন, ইয়া আইয়ুহা الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير. আমি এখানকার লোক, আমি মক্কার লোক, আমি সৌদি, আমি পাঠান, আমি বাংলাদেশ, এগুলোতে কোনো বড়াই নেই, এগুলো হচ্ছে পরিচিতির জন্য। আপনার বাড়ি কোথায়? সৌদি আরব। বাড়ি কোথায়? পাঞ্জাব। বাড়ি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, ব্যবধান কিছু, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই যে বেশি পরহেজগার আর বেশি সংযত। আল্লাহর নাফরমান থেকে যে যত বেশি দূরে সে তত বেশি সম্মানিত রব্বুল আলামিনের কাছে। তাই আমাদের সকলকে মনের দিকে খেয়াল রাখতে হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর ওদের চোখে পর্দা পড়ে আছে, নাউযুবিল্লাহ, চোখে পর্দা, মানে হক দেখেও দেখে না, হক দেখে কিন্তু দেখে না, হক বুঝে কিন্তু বুঝে না, মানে না, তোর বুঝলো কিরকম? অনেকে দেখবেন বলে এটা বুঝলাম তো, কিন্তু কিরকম মানি? বাপ দাদা চোদ্দ শ্রী করে আসছে কিরকম ছাড়া দেয়, এরকম বলে কিনা? যার ফলে বেদাত ছাড়ে না। আচ্ছা অনেক বেদাত নয়, বরং শির পর্যন্ত ছাড়ে না। আস্তাগফিরুল্লাহ। তাই বাপ দাদার দোহাই দেয় না। যারা মুসলিম তারা বলে কোরআন সুন্নায় কি আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ কি, নবীর তরিকা কি, আল্লাহর বিধান কি, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোন পথে চলেছেন, সে পথে চলা চলে। বলে না আমার বাপদাদা আপনি যা বলেছেন সবই ঠিক আছে, কিন্তু কি করব এখন, বাপদাদাতে কি ছাড়া যায়, গোষ্ঠীকে ছাড়া যায়? আমার কথা হচ্ছে আমরা দিন ছাড়তে পারি না, গোষ্ঠী ছাড়তে পারি, সত্য না মিথ্যা, বংশ ছাড়তে পারি, জান মাল সব কোরবান করতে পারি, কিন্তু দিন যেন আমরা না ছাড়ি। বলেন ইনশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এইসব কাফের যারা কখনো ইসলাম কবুল করবে না, আল্লাহ জানেন, আর তাদের অন্তরে কি মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তিও মোহর লাগিয়ে পর্দা ঢেলে দিয়েছেন, পর্দা চুকেও পর্দা, হক কথা শুনে না হক কথা শুনে। অনেকে দেখবেন হক কথা বললে বুঝে আসছে না সব, আর গলত কথা মানে বলার আগেই বুঝে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নাফরমানির কথা বলার আগেই বুঝে, আর যেটা ভালো ওটা বুঝে না, একদম ভালো করে বুঝিয়ে বলুন তবু বুঝে না। তো আমরা কি সেরকম হবো না? বুঝবো ইনশাআল্লাহ। বলে আল্লাহ কি বলেছে, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, লাহুম কুলুব। আচ্ছা ওরা কারা? যাদের অন্তর আছে কিন্তু বুঝে না। আপনি যদি আপনার অন্তর আছে, আপনি যদি বুঝেন হক, তাহলে আপনি এদের অন্তর্ভুক্ত না। বলেন ইনশাআল্লাহ। আমরা কেউ এদের অন্তর্ভুক্ত হব না। বলেন ইনশাআল্লাহ। হক জেনেছি, হক মানব, ঠিক আছে। রিপু আপনার রিপু বলছে এটা করো, আর আপনি দেখলেন হক অন্যরকম, তখন কোনটা মানবেন, রিপু মানবেন না হক মানবেন? যদি এরকম হন তাহলে আপনারা সবাই ইনশাআল্লাহ মুসলমান, সবাই মুসলিম, আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিনের উপর স্থাপিত রাখ। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইয়াবসিরুনা বিহা। চোখ আছে কিন্তু দেখে না, আধান আছে, আধান মানে কি কান, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল, হক থেকে গাফিল, হক থেকে দূরে। খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী। আমরা অন্তর পরিবর্তন করে কে? আল্লাহ। হে মুকাল্লিবাল কুলুব, তুমি আমাদের অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। দোয়া করবেন কি রবের কাছে, সাব্বিত, তুমি সাবিত রাখো আমাদের অন্তরকে কিসের উপর? তোমার দিনের। এমনি ভাবে বলতেন, হুইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, আল্লাহুম্মা মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিচালক, অন্তরের পরিচালক, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর পরিচালিত করো। আপনি তো সবসময় তো বলেন, এটাও বলবেন, দোয়া অত্যন্ত জরুরি, দোয়া মনকে এদিকে রাখার চেষ্টা করবে। এমনি ভাবে সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে, ইন্নাল মুমিন ইদা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, যখন কোন বান্দা আল্লাহ নাফরমানি করে গুনাহ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে, কালো দাগ, আস্তাগফিরুল্লাহ, কালো দাগ পড়ে। এবারে যদি ফা ইন তাবা ওয়া নাযা ওয়া ইসতাআতাবা সাকুলা কলবুহু, যদি সে তওবা করে, আল্লাহর দিকে রুজু করে, গুনাহ থেকে ফিরে আসে, তার অন্তর পরিষ্কার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর দিকে তওবা করলে খালাস, ওইটা ওই মরিচা দূর হয়ে যায়। আর যদি গুনাহ করতে থাকে তাহলে দাগও বাড়তে থাকে, পরিশেষে আল্লাহ যা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, না বরং তাদের অন্তরে তারা যা কিছু কামাই করে এর বদলে দাগ পড়ে গেছে, মরিচা ধরে ধরে গেছে, আস্তাগফিরুল্লাহ, মরিচা ধরে যায়, এটি হচ্ছে রান। তো আমরা যেহেতু আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ, আমরা তো কাফির না, আল্লাহ শুকর বলে আলহামদুলিল্লাহ, আমাদের সামনে তওবার পথ মজুদ, আমরা গুনাহ থেকে দূরে থাকবো বলে ইনশাআল্লাহ, কিন্তু বাই চান্স কিছু হয়ে গেলে সাথে সাথে আল্লাহর দিকে রুজু, বুঝলেন তো, সাথে সাথে আল্লাহর দিকে রুজু, শয়তানকে খুশি করবো না, শয়তান সবসময় আপনাকে চায় বিপদগামী করতে, আর আপনি যদি চেষ্টা করেন না, আল্লাহ আপনাকে ইনশা আল্লাহ শয়তানের অনিষ্ট থেকে বাঁচাবেন যদি আপনার মধ্যে চেষ্টা থাকে। চেষ্টা না করলে কিরকম, আপনি দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করেন, পরবর্তীতে আপনি সফলতা লাভ করেন, করেন কিনা, অনেক মানুষ দেখা যায় কিছুই বুঝে না, মূর্খ টুর্কো, তবু মাসাল অনেক পয়সা কামাই করে, আছে না, অনেক সময় দেখা যায় অনেক বড় মনে করেন শিক্ষিত, গ্রাজুয়েটেড, বড় মানে লার্নেড স্কলার, কিন্তু না কামাই করতে পারে না, আরেকটা মূর্খ টুর্কো কিছুই বুঝে না, কখনো লিখতে পারবে না সব, কিন্তু এ তো কামাই করে, সুবহানাল্লাহ, আছে কিনা এখানে, এই জায়গায় আছে আমি জানি, তাই দুনিয়া কামাই করার জন্য সে সচেষ্ট। আপনি যদি আখেরাতের দিকে অগ্রসর হন, আল্লাহ আপনাকে আখেরাত দিবে, যেহেতু রব নিজে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা প্রতিযোগিতা করে করে জান্নাতের দিকে অগ্রসর হও, আর তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভ করার জন্য অগ্রসর হও, বলেন ইনশাআল্লাহ, আমরা অগ্রসর হব কোন দিকে, জান্নাত পাওয়ার জন্য, আমরা অগ্রসর হব কোন দিকে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার জন্য ইনশাআল্লাহ। যদি এরকম হয় আল্লাহ যেভাবে বলছে প্রতিযোগিতা করি, শুধু দুনিয়ার জন্য অমুক বানিয়েছে এক বিল্ডিং, আমি বাড়াবো আরেক বিল্ডিং, এটি চিন্তা, আল্লাহ আমাদেরকে বলছেন না এইটা চিন্তা করো, কম করো, হালকা করো, স্বাভাবিক জীবনযাপন করার জন্য, কিন্তু আসল যে জিনিস, আসল যে জিন্দেগি তোমার, ওইটা কোনটা, আখরাত। তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ইমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, আর তোমাদের উচিত তোমরা আগামীকালের জন্য কি পেশ করছো তা দেখো, ভেবে দেখো আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো, আল্লাহ বলেন এই দুনিয়ার জন্য কি করছো ভেবে দেখো, এটা বলেনি, বলে কোনটা, আখেরাতের জন্য, কারণ আমাদের আসল জিন্দেগি এই দুনিয়া, আসল জিন্দেগি হচ্ছে আখেরাত, আল্লাহ আমাদের সকলকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান। আল্লাহ বলছেন এই আয়াতে তাদের ব্যাপারে, যারা যাদের ব্যাপারে আল্লাহ জানেন ওরা হক কবুল করবে না, তো এদের অন্তরে আল্লাহ কি করেছেন, খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, এদের কর্ণকুহর আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চুকে পড়ে গেছে পর্দা, তো তারা তো ইসলাম কবুল করবে না, ইমান আনবে না, তাই ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, বেদনাদায়ক শাস্তি, আযাবে আযীম রয়েছে, কোথায়, আখিরাতে। আল্লাহ আমাদের সকলকে কুফরি থেকে বাঁচার তৌফিক দান, শিরক থেকে বাঁচার তৌফিক দান, বেদাত থেকে বাঁচার তৌফিক দান, আল্লাহর সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান। আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখ, তোমার দিন বুঝার এবং মানার তৌফিক দাও, আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদেরকে মাফ কর, আমাদের মা বাবাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর। আল্লাহ যেসব ভাইয়ারা আমাদের জানামতে যারা ইদানিং মারা গেছে বা বিপদাক্রান্ত হয়েছে, আল্লাহ তাদেরকে যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ কর। হায় আল্লাহ যারা বিপদাক্রান্ত হয়েছেন আল্লাহ তাদেরকে উদ্ধার কর। আল্লাহ আমাদের সকলকে আজীবন তুমি বিপদ মুক্ত রাখো, আমাদের সকলকে আল্লাহ তুমি আজীবন সুস্থ রাখো, ইমানের উপর রাখো। আর যখন তুমি আমাদেরকে মৃত্যু দিবে আল্লাহ আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দিবে, তখন যেন আমাদের সকলের মুক্তিকে বের হয় আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইরহামহুম কামা রব্বাউনা সগীরা। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, আমাদের ছাত্রদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। হে আল্লাহ তোমার দিনের দাওয়াতি কাজ যারা করছে অনেক জায়গায় তারা বিপদগ্রস্ত বাধাগ্রস্ত, আল্লাহ এদেরকে তুমি সাহায্য করো, তোমার দিনের খেদমত তারা যেন আরো বেশি করে করতে পারে তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের খেদমত করো তৌফিক, আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও, বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, হারাম কামাই থেকে দূরে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদের জানে মানে বরকত দাও, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও করো। আল্লাহ মুসলিম মুসলমানদেরকে এক হো, এক করো, এক করো, হকের উপর সবাইকে চলার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين